বলিওরে মমিন ভাই আর সময় বেশি নাই, বলিওরে মমিন ভাই আর সময় বেশি নাই, এসো তওবা করে নামাজ পড়ে মসজিদেতে যাই, আর ঝগড়া বিবাদ ভুলে এসো কাঁধে কাঁধ মেলাই, এসো তওবা করে নামাজ পড়ে মসজিদেতে যাই, আর ঝগড়া বিবাদ ভুলে এসো কাঁধে কাঁধ মেলাই, বলিওরে মমিন ভাই আর সময় বেশি নাই, বলিও রে মমিন ভাই আর সময় বেশি নাই, এসো তওবা করে নামাজ পড়ে মসজিদেতে যাই, আর ঝগড়া বিবাদ ভুলে এসো কাঁধে কাঁধ মেলাই, বলিও রে মমিন ভাই। পর্দাবিহীন মা বোনেদের চলতে করো মানা, পর্দাবিহীন চললে পরে আছে অনেক গোনা, পর্দাবিহীন মা বোনেদের চলতে করো মানা, পর্দাবিহীন চললে পরে আছে অনেক গোনা, ও গো পর্দাবিহীন চললে পরে আছে অনেক গোনা, মডেল সেজে রাস্তা দিয়ে তুমি মডেল সেজে রাস্তা দিয়ে রূপ কেন দেখাও, এসো সকল জাতির মা বোনেদের পর্দা করা শেখায়, এসো সকল জাতির মা বোনেদের পর্দা করা শেখায়, বলিও রে মমিন ভাই আর সময় বেশি নাই, বলিও রে মমিন ভাই আর সময় বেশি নাই, এসো তওবা করে নামাজ পড়ে মসজিদেতে যাই, আর ঝগড়া বিবাদ ভুলে এসো কাঁধে কাঁধ মেলাই, বলিও রে মমিন ভাই। মা বোনেরা এলো মেলো রাস্তা দিয়ে চলে, তাই দেখে ছেলেরা পেছনে যায় ঢোলে, মা বোনেরা এলো মেলো রাস্তা দিয়ে চলে, তাই দেখে ছেলেরা পেছনে যায় ঢোলে, ও গো তাই দেখে ছেলেরা পেছনে যায় ঢোলে, ওরে নারী সব দোষ তো, ওরে নারী সব দোষ তোর, ছেলেদের দোষ নাই, এসো সকল জাতির মা বোনেদের পর্দা করা শেখাই, এসো সকল জাতির মা বোনেদের পর্দা করা শেখাই, বলিও রে মমিন ভাই আর সময় বেশি নাই, বলিও রে মমিন ভাই আর সময় বেশি নাই, এসো তওবা করে নামাজ পড়ে মসজিদেতে যাই, আর ঝগড়া বিবাদ ভুলে এসো কাঁধে কাঁধ মেলাই, বলিও রে মমিন ভাই। পর্দা হলো মা বোনেদের হেফাজত করে, রাস্তাঘাটে পর্দা নারীর ক্ষতি হয় না রে, পর্দা হলো মা বোনেদের হেফাজত করে, রাস্তাঘাটে পর্দা নারীর ক্ষতি হয় না রে, ওরে রাস্তাঘাটে পর্দা নারীর ক্ষতি হয় না রে, পর্দা হলো নারীর শোভা, পর্দা হলো নারীর শোভা, পর্দায় থেকো তাই, এসো সকল জাতির মা বোনেদের পর্দা করা শেখাই, এসো সকল জাতির মা বোনেদের পর্দা করা শেখাই, বলিও রে মমিন ভাই আর সময় বেশি নাই, বলিও রে মমিন ভাই আর সময় বেশি নাই, এসো তওবা করে নামাজ পড়ে মসজিদেতে যাই, আর ঝগড়া বিবাদ ভুলে এসো কাঁধে কাঁধ মেলাই, বলিও রে মমিন ভাই। নিজের ঘরে শিক্ষা দাও ছেলে মেয়েদের, সুশিক্ষায় মানুষ করে তোলো না তাদের, নিজের ঘরে শিক্ষা দাও ছেলে মেয়েদের,